বর্তমান সময়ের এই প্রাণহীন প্রতিযোগিতা নিজেদের অস্তিত্ব বজায় লড়াই আর সফলতার পেছনেই দুর্দৌড়। আমরা কোথায় যেন হারিয়ে ফেলেছি আমাদের আবেগ, অনুভূতি, আমাদের সূক্ষ্মতা, হারিয়ে ফেলেছি আমাদের কল্পনা। আমাদের ব্যস্ত রোজনাম চায় এক পশলা বৃষ্টি, কিছুটা অভিনবত্বের সন্ধান, এই জন্যই তৈরি গল্পাসুর। বাংলা সাহিত্যের প্রথিতযশা লেখক ও কিছু নতুন উদিত প্রতিভাবান লেখকদের বেশ কিছু রোমাঞ্চকর ও মুখরোচক কাহিনী নিয়ে সাজানো হয়েছে গল্পাসুর। আজ গল্পাসুরের নিবেদন সায়নদীপ ঘোষের লেখা আয় বৃষ্টি চেপে। প্রথম বর্ষের ছাত্র সায়নদীপের জন্ম হয় হাওড়ার গাজীপুরে 2001 সালের 17 ডিসেম্বর। বর্তমানে তিনি গল্পের ঠিকানা নামক একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন। জীবনের প্রথম প্রেম এক স্বর্গীয় অনুভূতি। সময়ের ঘাত প্রতিঘাত পেরিয়ে বাড়ির শাসন, বিরহ, লুকোচুরি, মানবিমানের পালা, এসবের মধ্যে দিয়ে জয় হয় কারোর প্রেম। আবার কেউ বা হারিয়ে ফেলে তার জীবনে প্রথমবার পাওয়া সেই অভিনব অনুভূতি। আমাদের সায়ন কি পারবে ভালোবাসার প্রতিটা চ্যালেঞ্জ পার করে সারা জীবনের মতো তার প্রথম ভালোবাসাকে ধরে রাখতে? চলুন শুনে নেওয়া যাক সায়নের লাভ স্টোরি। আজ গল্প পাঠে আছেন শিউলি ও রাকিব, সূত্রধর গৌতম, কভার ডিজাইন রাকা, সমগ্র পরিচালনা টিম গল্পাসুর। শুরু হচ্ছে আয় বৃষ্টি ঝেপে। মেঘ ভরা আকাশটার দিকে তাকিয়ে খানিক বিরক্তির স্বরে সায়ন বলল, আয় বৃষ্টি ঝেপে আর আমাকে ভিজিয়ে দিয়ে যা মেপে, যাতে আজকে আমার আবার পরোটা গুবলেট হয়ে যায়। ধুস শালার মেঘলা ওয়েদার, রোদ দেখে আজকেও ছাতাটা নিলাম না। হঠাৎই ঝোড়ো হাওয়া আর ঝিরি ঝিরি বৃষ্টি এসে দেওয়ায় বেগতিক দেখে দৌড় দেয় পাকা রাস্তার সাইড বরাবর, কাঁধের ব্যাগটাকে চাপতে ধরে। স্নেহা ভবনের গেটের মুখে আসতেই একটু বৃষ্টিটা কমে আসে আর কাদা জমা জলের উপর দিয়ে একটা লং জাম্প দিয়ে কোনো রকমে রমাপতি মাস্টারের ছোট্ট খুপড়ির শেডের তলায় এসে ঢোকে। আর নিতান্তই লেট হয়ে গেছে বলে একটা বিরক্তির সুরে, ধুস গেল আজ আবার পিছনে বসতে হবে, বলে ভেজানো দরজার একটা পাল্লা খুলে বিরক্তভাবে পেছনে তাকিয়ে এগোতেই জোরে মুখ থুবড়ে পড়ে যায়। তবে একেবারে কোনো বেড়ে পাকা ল্যাং নয়, বরং প্রথম প্রেমের একটু ঝড়ের ধাক্কা। আর পাশে বসা শুভমের খেলিয়ে রাখা লম্বা পায়ের উপরে অন্ধের মতো পা দিয়ে এগোনো। দাড়িটায় হাত বুলিয়ে কোনো রকমে পেছনে বসা নতুন মেয়েটার সামনে গুটি সুটি মেরে বসে পড়ে সায়ন। তবে সে যে ওই মেয়েটাকে দেখে হোঁচট খেয়েছে সেটাকে ধামা চাপা দিতে একটু তুতলিয়ে বলে ওঠে, আরে আরে এই তাড়াহুড়োতে হোঁচটটা খেলাম আর কি, সরি স্যার, লেট হওয়ার জন্য আই এম রিয়েলি সরি। কিন্তু মেয়েটার মুখের বাঁকা হাসিটা সে লক্ষ্যই করল না। ওরে বাবা, ও স্যার, ও স্যার, এখানে না একটা আরশোলা, এটাকে প্লিজ কেউ ফেলে দে না। পোকা দেখে ভয়ে ভীতু মেয়েটা চেঁচিয়ে ওঠে। আর তখনই, তুই পোকা দেখে ভয় পাস? আরে এ তো একটা চুনো পুটি রে, বলে এক মুঠোতে আরশোলাটাকে ধরে বাইরে ফেলে দেয় সায়ন। আর একটু হিরো হিরো ভাব করে শুভমকে বলে, পোকাকে কেমন বোকা বানালাম দেখ শুভ। পোকাকে বোকা নাকি মেয়েটাকে পটানোর চেষ্টায় আছিস বাবা গণিতজ্ঞ? বিড়ি খাওয়া ওই ঠোঁটগুলোর আড়ালে উকি দেয় শুভমের গজদাঁতটা, হাসির ঝলক খেলে যায় দুই বন্ধুর মুখে। ছুটি হলে মেয়েটার সঙ্গে কথা বলবে ভাবে, কিন্তু মেয়েটা তাড়াতাড়ি করে চলে যায়, তাই আর ওই বলার মুখের বুলিটাও মুখেই রয়ে যায়। শুধু বিহল চোখে লাল ফিতেতে মোড়া বিনুনি আর লাল পাড় সাদা শাড়ির দিকে তাকিয়ে থাকে সায়ন। এই শালা হতো বোকা, মেয়েটাকে পরে দেখবি চ, নইলে আজকে আবার স্কুল কামাই হবে। বিড়িতে একটা টান দিয়ে শুভা ওম একটা মস্ত ঝাঁকুনি দেয়, আর অমনি সম্বিত ফেরে সায়নের। প্রেমে পড়ে গেলাম রে ভাই, কথা বলবোই দেখ এবার। তোর দ্বারা কিচ্ছু হবে না গুবলেট। দেখতে দেখতে এক বছর কেটে গেল, কিন্তু ওই আর চোখে দেখা অবধি রইল সায়নের কুণ্ডি। আজও না জানলো মেয়েটার নাম, না বলা হলো কথা, সাহসটাই হয়ে ওঠেনি সায়নের। আজকে আমি ওকে বলেই ছাড়ব, ওই কাজল পরা চোখ, ওই মিষ্টি হাসি, ওই ঠোঁটের পাশে তিল, ওই নাকে সদ্য ফোটানো রিং, উফ, সবই কি নিখুঁত, ঠিক যেন অপ্সরা। আজকে আমি ওকে বলবোই, দেখি শুভম। সাব্বাস বেটা, চল চল চল চল বলে সাইকেল নিয়ে বেরিয়ে যায় শুভম। দৌড়তে দৌড়তে ফেল লেট করে এসে ঢোকে টিউশন বাড়িতে, আর সোজা গিয়ে বসে একদম মেয়েটার পাশে। এতদিনে সবকটা ছেলে মেয়ে বুঝে গেছে যে সায়নের শতরূপাকে ভালো লেগেছে, তবে শুধু অধরাই রয়ে গেল শতরূপার এই ব্যাপারটা জানা। নামটা যে শতরূপা সেটা সায়ন জানতে পারে আগের দিন খাতা দেওয়ার সময় স্যারের কাছ থেকে। আচ্ছা, তো নাম তাহলে শতরূপা, স্যার খালি রূপারূপা করত। উফ, কি ঘোল খেলাম, পরের দিন তো আমি ওকে প্রপোজ করেই ছাড়ব। অবশ্য শতরূপা পড়তে না এলে সায়নের দিনটা বেশ বেকার কাটত, তাই সে শতরূপাকে আরো দেখবে বলে গেল শতরূপার ফিজিক্স মাস্টারের কাছে পড়তে। পুরনো কীর্তিগুলো ভাবতে ভাবতে কখন যে ছুটি হয়ে গেল বুঝতে পারেনি সায়ন। ছুটি হওয়া মাত্রই সে আগে চলে যায় আর অপেক্ষা করতে থাকে কখন শতরূপা আসবে, কখন শতরূপা এসে আগের দিনের খাতা কারেকশন করবে। আজ আমি তোকে বলেই ছাড়ব, বলবই। তুই কি মানে আমাকে বল না, বল না, হ্যাঁ কি না বল না। শতরূপা মেন গেটে আসা মাত্রই শতরূপার কাছে গিয়ে বলে ওঠে সায়ন, জানি না, বলে একটা মৃদু হেসে চলে যায় শতরূপা, আর উত্তেজনাতে ঠকঠক করে কাঁপতে থাকে সায়ন। উত্তরটা জানি না হওয়াতে একরকম হতাশ হয়ে গেলেও পিছু নেয় শতরূপার, আর পেন কেনার আছিলাতে দোকানের দিকে গিয়ে শুনতে পায় সিমরান শতরূপাকে বলছে, হ্যাঁ বলে দে ওকে রূপা। জানি না চ, লেট হয়ে যাবে পড়তে, চল। আচ্ছা চল তাহলে, বলে সিমরান পাশের গলি দিয়ে পাড়ার ভেতরে চলে যায় শতরূপার সাথে, আর ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সায়ন সেই দিকে। সেই দিনের পর থেকে খানিকটা সাহস এনে প্রায় রোজই কথা বলতো শতরূপার সঙ্গে, কিন্তু তাতে শতরূপার সায়নের প্রতি ফিলিংস এর ব্যাপারটা হ্যাঁ আর না এর মাঝখানে কুয়াশাচ্ছন্ন ভাবেই শেষ হতো, তাই ওই টুকটাক কথাতেই রয়ে গেল সায়ন। তবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একদিন চেয়ে পেয়েও গেল। মেসেজ সিন হওয়া সত্ত্বেও শতরূপার রিপ্লাই এর কোনো নাম ঠিকানা দেখা যেত না। ধুর, উত্তর দেয় না কেন, কি এমন ব্যস্ততা, বোধহয় কোনোদিনও আমার হবে না। খানিকটা হতাশার সুরে বলে ফোনটাকে ছুঁড়ে ফেলে দেয় বিছানার উপরে, আর বিকেলের রোদ যেখানে শেষ হয়েছে সেই পাঁচিলটাতে ভাবুক হয়ে তাকিয়ে থাকে অস্তগামী সূর্যের দিকে। তুই কোনোদিন আমার হবি না জানি, তুই একটা গিরগিটি, কেবল আমাকে টানিস আর রং বদলাস, কেন উত্তর দিস না আমাকে, যা বেরো, কোনোদিন আর কথা বলবো না। অনুদু ঠিকই বলে, প্রথম সারির মেয়েরা বেশি ঘ্যামযুক্ত হয় আর তাদের কাছে ফিলিংস এর কোনো দাম নেই, কিন্তু তোর উত্তর যদি না হয় তাহলে বলতে তো পারতিস, এরকম ভাবে না ঘুরি। রেগে গিয়ে কথাগুলো বলে হোয়াটসঅ্যাপ অফ করে দেয় সায়ন। অনেক হয়েছে আলিয়া, এসব আমার জন্য না, আমি আর ভাববই না এসব নিয়ে, মনে মনে বলে আর সন্ধ্যাবেলাতে খাতা কিনতে দোকানের দিকে পা বাড়ায় সায়ন। পাশ দিয়ে চলে যাওয়া হাইওয়েতে আসা যাওয়া গাড়ির শব্দে আর সন্ধ্যা নামার মুখে ব্যস্ত শহরতলির মোটামুটি জনসমারোহে গম গম করা বাজারের দিকে তাকিয়ে সায়ন খানিক হতাশার সুরে বলল, আজকে 14, আর কদিন বাদেই ক্রিসমাস, কিন্তু ওই দিনও পরীক্ষা, ধুস। আর আজকে স্যার অনেক লেট করে ছাড়লো, বল শুভম। দেখ, রূপার সাথে আর আগের বারের মতো যাওয়া হলো না, ছাড়, এমনিতেই আমি ওর উপযুক্ত না, তবুও মনটা ওর জন্য বিশাল আকুলি বিকুলি করে জানিস। তবে কি আর করা যাবে, এই শিবপুরের ফিজিক্স টিউশন থেকে বাড়ি অবধি ওর সাথে যাওয়ার ব্যাপারটাই অধরাই রয়ে গেল, কেবল ওই আগের দিনটা বাদে। বাই দ্য ওয়ে, কালকে কি টপিক নেবে রে ক্লাস টেস্টে? জানি না রে সায়ন। এই শোন মিস্টার সায়ন, ভুলেই দামোদার চায়ের দোকানের সামনে পেছন ফিরে তাকিয়ে একদম সায়নের সামনে এসে দাঁড়ায় শতরূপা। আমি গিরগিটি, আমি নাটকবাজ, তাই না? সাহস কি করে হয় তোর এসব বলার? লজ্জা করে না তোর? আমি তো তোকে ভালো ছেলে বলে জানতাম, এইসব না তোর কাছ থেকে আমি একদমই এক্সপেক্ট করিনি। যাই হোক, সরস্বতী পুজোতে তুই আমার পেছন পেছন ঘুরেছিলি, শুনে আছে তো? আবার বড় বড় কথা বলিস? আর শুভকে দিয়ে তো তুই চিঠিটা পাঠিয়েছিলিস, নিজে তো বিরক্ত করছিস আবার বড় বড় কথা বলছিস, আর কোনোদিনও বিরক্ত করবি না, করলে কিন্তু আমি মাকে বলে দেব। প্রথমে চমকে গেলেও, যা যা, তুইও তো ইচ্ছা করে বারণ করিসনি ওই দিন, আবার বকছিস? আর তুই তো সত্যিই আমাকে ঘুরছিস, আর বকছিস কেন নাকি ষষ্ঠী? যা, ভাগ ভাগ আমার চোখের সামনে থেকে, বলে মুখ ঘুরিয়ে নেয় সায়ন। এই তোরা তোরা থাম, প্লিজ প্লিজ থাম, তোরা চ, যত সব আপদ চ ভাই, আমরা আমরা ঘরে যাই, নোট নিতে হবে, বলে সৌভিকের সঙ্গে হাঁটা দেয় জেরক্সের দোকানের দিকে। শতরূপা ভিড়ের মাঝখানে কোথায় যেন হারিয়ে যায়। তীব্র ঝগড়া হলেও সায়নের চোখ যে তখনও শতরূপাকেই খুঁজছিল সেটা শুভ বুঝতে পারল না। এই যে বাবারা, উঠে এসো অটোতে, শুভ আর সায়ন উঠে এসো তাড়াতাড়ি, আর সোয়েটারের চেনটা লাগাও সায়ন, নইলে যা ঠান্ডা জমে যাবে। রতন স্যারের কথা শেষ হতে না হতেই অটো ছেড়ে দেয়, আর এক সাইডে বসে অটোতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে সায়ন, আর পাশে সৌভিক ভাবচিতে নিমগ্ন হয়ে পড়ে। তীব্র কনকনে ঠান্ডার মধ্যে হেডলাইটের আলোকে সামনে রেখে ধীরে ধীরে দূরের অন্ধকারে মিলিয়ে যায় অটোটা, ডিসেম্বরের শীতের কনকনে ঠান্ডা মেশানো সন্ধ্যায়। ডিসেম্বর প্রায় শেষ হতে চলল রে শুভম, আর কদিন বাদেই তো মাধ্যমিক, কি হবে বলতো? হ্যাঁ, সে তো ভগাই জানে। একটা সিগারেট খেয়ে আসি চ, আর বাড়িতে ঘুরে আসি, তারপর পড়বো খনি। সন্ধে নামবে নামবে এমন সময় ফোনটা বেজে উঠল, ধরতেই চমকে উঠল সায়ন। শতরূপার গলা, সেই সুপরিচিত কণ্ঠস্বর আবার সায়নের হৃদয় বিনাতে ঝংকার তুলে দিল। হ্যালো সায়ন, আমি শতরূপা বলছি রে, কেমন আছিস? উত্তেজনাতে সে ফোনটা কেটে দিল, আর হৃদয়ের ধুকপুকানির জায়গাটাতে ফোনটাকে চেপে ধরে রাখলো বেশ কিছুক্ষণ, অনুভব করলো ওই ছোট্ট মুহূর্তটাকে। এক ছুটে বারান্দাতে এসে আবার কল ব্যাক করলো সে। হ্যালো হ্যালো শতরূপা, মানে আমি বিশ্বাস করতে পারছি না, এটা তুই, উফ, কি কি আনন্দ যে আমার। বলতে বলতে অপ্রত্যাশিত প্রাপ্তি হলে যেমন উল্লাস হয়, তেমনি এক হাসি আর অনাবিল আনন্দে ডুবে গেল সায়ন। থাক থাক, অনেক হয়েছে, কেমন আছিস বল আগে, আর আই এম রিয়েলি ভেরি সরি রে সেই দিনের ঘটনাটার জন্য। আমিও সরি রে, তোকে ওভাবে বলাটা আমার ঠিক হয়নি, কিন্তু আমি তোকে শুধুমাত্র খোঁচানোর জন্য বলেছিলাম। এত বড় বড় লম্বা লম্বা কথা বলে ফেলেছি, কি করব বল? তোর উত্তর না দেওয়া যে আমাকে পাগল করে দিয়েছিল, তাই ভাবলাম একটু রাগিয়ে দেখি। সরি রে, কিছু মনে করিস না। উফ, তুই না সত্যি একটা কিংভূত, এসব কেউ করে বলতো? সত্যি পারিসও বটে, কতটা কষ্ট হয়েছিল জানিস আমার। যাই হোক, এরকম আর করবি না কখনো বলে দিলাম। শোন না রে, কালকে তুই পড়তে আসবি, তাহলে আমি নোটসগুলো নিয়ে যাব ফিজিক্সের, বুঝলি? এখন কি করছিস রে? ওই বসে বসে আমার স্বপ্ন পরীর সাথে একটা স্বপ্নময় মুহূর্ত কাটাচ্ছি। সায়নের মন প্রাণ যেন চঞ্চল হয়ে ওঠে ওই হাসির উৎসটাকে চিরকালের মতো নিজের করার জন্য। যেই হাসি তার হৃদয়ে ক্ষণিকের উপস্থিতিতে প্রবল ঢেউ তুলতে সক্ষম, সেই হাসিতেই সে আজীবন ডুবে থাকতে চায়, তাতে মৃত্যু হয় হোক। এইসব ভাবতে ভাবতে বিভোর হয়ে যায় সায়ন। হঠাৎ ঘোরকাটে ওপার থেকে ভেসে আসার সেই মিষ্টি আওয়াজে, কিরে চুপ করে গেলি যে, কেটে গেল নাকি? না রে, আমি তোর হাসি শুনছিলাম মন দিয়ে, আর কল্পনার জালে তোর ছবি ফুটিয়ে তুলছিলাম। ও মা, কবি যে! ফের সেই হাসি, আর নিজেকে ধরে রাখতে পারল না সায়ন, বলেই ফেলে। ওই, আমার সেই প্রশ্নের জবাবটা কি তাহলে হ্যাঁ ধরতে পারি? কাল বলবো, মা আসছে, রাখছি, টাটা। ফোনটা কেটে যায় সায়নের কিছু বলে ওঠার আগেই। পরের দিন জেরক্স সেন্টার থেকে বেরোনো মাত্রই আবার মেঘলা আকাশের দিকে তাকিয়ে সায়ন শতরূপাকে বলল, আজকে আবার বৃষ্টি আসবে বোধহয়, শীতকালে বৃষ্টি, ভাবা যায়? সেটা একটা কথা বটে। ওই, আমার উত্তরটা? তুই বড় হয়ে গেলে বা আমার থেকে ভালো কাউকে পেয়ে গেলে আমাকে ভুলে যাবি না তো? কোনোদিনও আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবি না তো? না রে, তুই হয়তো ভাবিস না, আমি তোকে খুব ভালোবাসি, কখনো তোকে ছেড়ে অন্য কারোর কাছে যাব না, আর আমার হৃদয়ে তোর জায়গা চিরকালের জন্য তোরই থাকবে, কেউ কোনো জন্মে নিতে পারবে না দেখিস। বলতে বলতে চোখ দিয়ে জল চলে আসে সায়নের, জল শতরূপার চোখেও। ইচ্ছে ছিল যে ওকে জড়িয়ে ধরবে, কিন্তু পাবলিক প্লেস বলে আর হলো না। আজ তাহলে আসি, বাড়ি গিয়ে কথা হবে, সাবধানে যাস আর ছাতাটা খাটিয়ে নিস। আই লাভ ইউ সায়ন, আসছি। শতরূপা স্ট্যান্ডে আগত বাসের দিকে চলে যায়, আর ঝুপ করে বাসে উঠতেই বাসটা স্ট্যান্ড ছেড়ে দিয়ে ধীরে ধীরে রজনী রোড ধরে বল্লভপুরের দিকে একটু একটু করে মিলিয়ে যেতে থাকে। সেই সঙ্গে একটা আগত বৃষ্টির চামড়া সব কিছুকে ঢেকে দেয়, আর তাতে ভিজতে ভিজতে সায়ন চেয়ে থাকে শতরূপার চলে যাওয়ার পথটার দিকে। আই বৃষ্টি ঝেপে প্রেম দে মেপে, যা বৃষ্টি চলে যা, শতরূপা শুধু আমার হয়ে যা, বলে একটা পাকা হাসি মুখে নিয়ে সায়ন বৃষ্টিতে ভিজতে ভিজতে ফুটপাত ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাহ, বেশ দারুণ লিখেছো তো, সবই তো মনে আছে ঘটনাগুলো, কিছু কিছু বাদ গেছে, তাও খাসা হয়েছে কিন্তু। তা তোমার আমাকে সেই দিন জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কই বলনি তো আজ পর্যন্ত? ইয়ে মানে পাছে তুমি ওই আর কি বকতাই আর বলিনি। থাক বাপু, আর অত ঢং করে লাভ নেই, তবে এতই যখন ইচ্ছে, চলো না বাইরে গিয়ে ভিজি তুমি আর আমি, আমাকে তুমি জড়িয়ে ধরবে, এই বর্ষা ঘেরা প্রকৃতির মাঝখানে আমি তোমার বুকে মাথা রেখে খানিক বিজি, চলো না প্লিজ। বিয়ে হয়ে গেছে এক বছর হতে চললো, কিন্তু এখনো তো আমরা ভিজিনি, প্লিজ চলো। আরে সর্দি কাশি হবে, থাক গিয়ে কাজ নেই, এখানেই আমি তোমাকে জড়িয়ে ধরি, এসো। একটা কিছু চাইলে না মোটে একেবারে দাও না, কথা বলবো না, যাও। আরে বাবা, আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো না, চলো। বাইরের উন্মুক্ত প্রকৃতিতে বর্ষার প্রবল বর্ষণের মাঝে সায়ন আর শতরূপা এসে দাঁড়ালো উঠোনে। তারপর সায়ন জড়িয়ে ধরল শতরূপাকে, শতরূপাও সায়নের বুকে মাথা রেখে বৃষ্টি ভেজা বুকে শীতলতার মাঝেও হৃদয়ের ধূপকানিতে ভালোবাসার এক অনাবিল উত্তাপ অনুভব করল। আয় বৃষ্টি ঝেপে ভিজিয়ে দে মেপে। ধুস, হলো না। তবে আয় বৃষ্টি ঝেপে প্রেম দে মেপে, যা বৃষ্টি চলে যা, শতরূপা তুই আমার হয়ে যা। বাবা কত ভালোবাসো গো। আচ্ছা হয়েছে, এবারে মুখটা বন্ধ করে আমাকে ধরো তো, ভিজি দুজনে একসঙ্গে বলে সায়নের বুকের মধ্যে মুখটাকে গুঁজে দেয় শতরূপা। আর প্রকৃতির এই প্রবল বর্ষণের জল তাদের ভালোবাসার এই অসীম মহাসাগরের প্রেমের পবিত্র স্রোতকে আরো গতিশীল করে তুলতে থাকে।